السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. لو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى. গগনে ভবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ববরণীয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর মেহনতে আমরা এত সুন্দর দিন পেয়েছি এবং এত সুন্দর জীবন ব্যবস্থা পেয়েছি, যে জীবন ব্যবস্থাতে রয়েছে সুখের সন্ধান দুনিয়াতে এবং আখেরাতে। ভাইজান, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা কিন্তু দুনিয়াতে আসিনি, নিজের দেশ চয়েস করে আসিনি, নিজের মা বাপ চয়েস করে, নিজের পরিবেশ চয়েস করে কেউ এসেছেন? যদি নিজে নিজে চয়েস করে আসতেন, পছন্দ করে আসতেন, তাহলে নিশ্চয়ই ভাবতেন যে এর থেকে ভালো দেশে জন্ম নিলেই হতো। যারা সৌদি আরবকে পছন্দ করেন তারা নিশ্চয়ই চাইতেন যে জন্মটা আমার সৌদি আরবে হলেই ভালো হতো। কিন্তু আমরা আসিনি, আমাদেরকে পাঠানো হয়েছে। কি জন্য পাঠানো হয়েছে? আল্লাহর ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য, কেবল তারই ইবাদতের জন্য, তৌহিদ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আমরা সেই ইবাদতের উদ্দেশ্য সাধন করার জন্য আমরা চেষ্টায় প্রচেষ্টায় লেগে আছি। ইবাদত শুধু যদি কোন সমস্যাহীন থাকত তাহলে হয়তো আমরা আরো সহজভাবে ইবাদত করতে পারতাম, কিন্তু ইবাদত শুধুমাত্র সহজভাবে না, তাতে কঠিনতা আছে, অনেক বাধা আছে, আর তা উল্লঙ্ঘন করে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠালেন। ছিলাম জান্নাতে, আমাদের আসল ঘর কোথায়? জান্নাত। দুনিয়া হল পার হওয়ার জায়গা, অতিক্রম করার জায়গা, ফিরে যাব কোথায়? আবার জান্নাতে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন যে যাও সেখানে, সেখানে গিয়ে আমার ইবাদত করবে। তবে হ্যাঁ, আমার হিদায়াত আসবে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অতঃপর আমার যে হিদায়াতের অনুসরণ করবে তার কোনো ভয় থাকবে না এবং কোন দুশ্চিন্তাও থাকবে না, সে আবার নিজের ঘরে ফিরে আসবে। আল্লাহ তাআলা দুনিয়াকে সাজিয়ে দিলেন বিভিন্ন রকমের পরিবেশ দিয়ে। সেই পরিবেশে আপনার আছে পাপাচরণ, অবাধ্যাচরণ, বহু রকমের রং বেরঙ্গের তামাশা, খেল তামাশা। যেমন আছে ভালো কাজ তেমনি আছে খারাপ কাজ, বরং খারাপ কাজের সংখ্যায় বেশি। জান্নাতকে ঘিরে দিলেন কষ্টদায়ক কাজ দিয়ে, জাহান্নামকে ঘিরে দিলেন অতি সহজ। দেখবেন আপনি শরীয়তে যেটাই নিষিদ্ধ সেটার দিকেই মন বেশি ধাবিত হয়, তাই না? যেটাই নিষিদ্ধ আপনি দেখবেন, অবশ্য বর্তমানে চিঠিপত্রের প্রভাব কমে গেছে, এখন এসএমএস মোবাইল নেট হওয়াতে কমে গেছে। প্রথমে চিঠি আসত, যখন পোস্ট ওই যে পিয়ন যখন চিঠি নিয়ে কাউকে বিতরণ করত, সব বাড়িতে বাড়িতে পৌঁছাতে পারত না। যে চিঠির উপরে লেখা থাকে মালিক ছাড়া পড়তে নিষেধ, সেইটাই খুলে পড়ার চেষ্টা করে যুবকরা বেঁধে, তাই না? যে বইটার উপরে লেখা থাকে যে অপ্রাপ্ত বয়স্কদের জন্য পড়া নিষেধ, সেই বইটাই অপ্রাপ্ত বয়স্করা আগে খুলে পড়ে। এটাই আরবিতে বলে কুল্লু মামনুইন মারগুব, যেটাই নিষিদ্ধ সেটাই মানুষ বেশি পছন্দ করে, মন সেদিকে বেশি আকৃষ্ট হয়। দুনিয়া সাজানো আছে নানা পাপ দিয়ে। আমাদের মধ্যে এমন কোন লোক আছে কি যে কোনোদিন পাপ করেনি? বলতে পারবে বুকে হাত দিয়ে যে আমি কোনোদিন পাপ করিনি? কারণ পাপ হচ্ছে তিন প্রকার। প্রথম পাপ হল যে পাপকে আমরা অতি মহাপাপ বলি, যেটাকে সাধারণত আমরা বলি আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় গুনাহ, উদাহরণ শিরিক কুফরি। দ্বিতীয় ধাপের পাপ হল কাবিরা গুনাহ, যাকে বলি কাবিরা বা কবিরা গুনাহ। আর এই গুনাহে কাবিরা যেমন সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যা বলা, চুরি করা, ব্যভিচার করা, হত্যা করা, ইত্যাদি ইত্যাদি। তবে সব একই পর্যায়ের না, তার বিভিন্ন ধাপ আছে। এরপর পরের ধাপ, এটাকে বলা হয় মহাপাপ। তার পরের ধাপ হল লঘু পাপ বা উপপাপ, যাকে আরবিতে বলা হয় সাগিরা, সাগিরা গোনা, সাগায়ের, সাগিরা গোনা। যে গোনা হয়ে গেলে তার তওবা লাগে না, তবে বেশি বেশি করতে থাকলে সেটাও পাহাড় তুল্য হতে পারে। কাবিরা গুনাহর জন্য তওবা লাগে, আকবরুল কাবায়ের জন্য তো লাগবেই। আকবরুল কাবায়ের করে যদি কেউ মারা যায়, তওবা না করে মারা যায়, তাহলে কেয়ামতের অবস্থা কি হবে? ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা নিজের সাথে শিরকের গুনাহ মাফ করেন না, বাকি তার থেকে ছোট গুনাহ যার জন্য ইচ্ছা আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন। তাহলে যদি আকবরুল কাবায়ের করে মারা যান, তাহলে আপনার কোনো উপায় নেই, আপনাকে জাহান্নামে যেতে হবে। কাবিরা গুনাহ করে মারা গেলে বিনা তওবাতে আল্লাহ তাআলার ইচ্ছাধীন থাকবেন। এ নয় যে আলাতুল জাহান্নাম যাবেন না, তা না, আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ চাইলে তিনি আপনাকে, তৌহিদ আছে যেহেতু, আপনার আকবরুল কাবায়ের নেই, শিরিক নেই, তৌহিদ আছে মানে কি শিরিক নেই, তাহলে আপনাকে মাফ করে দিয়ে জান্নাতে দেবেন। আর যদি না চান, তাহলে জাহান্নামে শাস্তি ভুগিয়ে একদিন না একদিন তৌহিদের গুণে জান্নাতে যাবেন। আর সাগিরা গুনাহ সাধারণত নামাজ পড়লে মাফ হয়ে যায়, উযু করলে মাফ হয়ে যায়, হজ করলে মাফ হয়ে যায়, ওমরা করলে মাফ হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। এই হল পাপের ইতিহাস। দুনিয়ার বুকে পাপ সাজানো আছে, দুনিয়া এমন অবস্থা। আমাদের কবি নজরুল গেয়ে গেছেন, ফুলে ফুলে সেথা, ভুলের বেদনা, নয়নে অধরে সাপ, চন্দনে সেটা কামনার জ্বালা, চাঁদে চুম্বন তাপ, সেটা কামিনীর নয়নে কাজল, শ্রণীতে চন্দ্রহার, চরণে লাক্ষা, ফুটে তাম্বুল, দেখে মরে আছে মার, প্রহরী সেখানে চোখা চোখ নিয়ে সুন্দর শয়তান, বুকে বুকে সেটা বাঁকা ফুল ধনু, চোখে চোখে ফুলবান। পাপের পঙ্কে পুণ্য পদ্ম, ফুলে ফুলে হেতা পাপ, সুন্দর এই ধরা ভরা শুধু বঞ্চনা অভিশাপ। পৃথিবীর পরিবেশটা একদম সুন্দর করে তুলেছেন। পঙ্কে সাধারণত পদ্ম ফুল কোথায় ফোটে? পাঁকে, পঙ্ক থেকেই পদ্ম ফুল ফোটে, আর সেখানেই আছে পঙ্কে ভরা। ফুলে ফুলে হেতা পাপ, ফুলে ফুলে পাপ ভরা, সুন্দর এই ধরা ভরা শুধু বঞ্চনা অভিশাপ। মানুষের মাঝে বলুন, কোন মানুষ পাপ করেনি? কোন মানুষ নিজের মধ্যে বঞ্চনা পায়নি? প্রত্যেক মানুষের মধ্যে আছে পাপ এবং বঞ্চনা। আমরা যে আলোচনা শুরু করেছি তাতে আমরা বুঝতে পাচ্ছি যে আমরা প্রত্যেককেই পাপি, এমন কোন মানুষ নেই যে পাপ করে না। তবে নবীদের কথা আলাদা, নবীদের ভুল আছে কিনা সেটা আলাদা কথা, ভুল ত্রুটি সাধারণত হতে পারে, কিন্তু পাপ যাকে বলে নবীদের মধ্যে কোনো পাপ নাই। মানুষের, সাধারণ মানুষের মধ্যে পাপ আছে। পাপ সাধারণত কখন হয়, পাপের পরিণতি কি, পাপের পরিণাম কি, পাপের প্রভাব প্রতিক্রিয়া কি, এই নিয়ে দুটো কথা আপনাদের সামনে আলোচনা করব। প্রথম হল ইসলাম এসেছে পাঁচটা জিনিসের জন্য। মানুষকে দুনিয়াতে পাঠানো হয়েছে মানুষের হেফাজতের জন্য, মানুষের পাঁচটা জিনিসের সংরক্ষার জন্য ইসলাম এসেছে, কোরআন এসেছে, নবী রাসূলুল্লাহ এসেছেন। এই পাঁচটা জিনিস আপনারা মনে রাখবেন। আমি বাংলাতে সহজ করে বলছি যাতে করে মনে থাকে। ইমান, জান, মান, জ্ঞান আর ধন মনে থাকবে সবে শেষে তো ন। ইমান, তারপরে জান, মান, জ্ঞান, ধন, আরবি থেকে বলছে জরুরিয়াতুল খামসা। এই যে পাঁচটা প্রয়োজন, পঞ্চ প্রয়োজনীয় জিনিস মানুষের আছে, এই পাঁচটা জিনিসের রক্ষার জন্য ইসলামের আবির্ভাব হয়েছে। আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন, রাসুল পাঠিয়েছেন, রাসুলের বাণী সমূহ আমাদের মাঝে সংরক্ষিত আছে এই পাঁচটা জিনিসকে সংরক্ষা করার জন্য। প্রথমত ইমান, যদি আপনি অবাধ্য হন আপনার ইমান নষ্ট হবে। কার অবাধ্য হলে? আল্লাহর অবাধ্য। আল্লাহ আল্লাহর রাসুলের অবাধ্য যদি হন আপনার ইমান নষ্ট হবে। আল্লাহ আল্লাহর রাসুলের যদি আপনি অবাধ্য হন তো আপনার জানের ক্ষতি হবে, জানের ক্ষতি হবে। এমন একটা উদাহরণ দিন, যেমন রাসূলুল্লাহ বা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা নিষিদ্ধ প্রাণ হত্যা করো না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, খবরদার প্রাণ হত্যা করো না। আপনি যদি অবাধ্য হয়ে প্রাণ হত্যা করেন তো জানের ক্ষতি হল মানুষের, মানুষের ক্ষতি হল জানের ক্ষতি। জানের পর মানুষের কিসের দরকার? মানের দরকার বা জ্ঞানের দরকার। যদি আপনি আল্লাহ আল্লাহ রসুলের অবাধ্য হন তো আপনার জ্ঞানের ক্ষতি হবে। আল্লাহ আল্লাহ রসুল বললেন তোমরা মদ খেও না, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালি শয়তান ফাজতানিবু, মদ খেও না। কেন? মদে কি হয়? জ্ঞানের ক্ষতি হয়। এমন কিছু খাওয়া যাবে না যাতে জ্ঞানের ক্ষতি হয়, এবং সেই জিনিস, যে জিনিস বেশি খেলে জ্ঞানের ক্ষতি হয় সেই জিনিসের সামান্য পরিমাণ খাওয়াও হারাম। এই জন্য আমরা বলি গুল, জর্দা, তামাক, বিড়ি, সিগারেট সব হারাম। কেন? এগুলো বেশি পরিমাণে খেলে মানুষকে, মানুষ জ্ঞানশূন্য হয়ে যায়। জ্ঞান যদি আপনি বাঁচাতে চান, আর জ্ঞান তখনই নষ্ট হবে যখন আপনি আল্লাহ আল্লাহ রসুলের অবাধ্য হবেন। এটা পাপের প্রতিক্রিয়া, পাপের প্রভাব, পাপের পরিণাম। যদি আপনি সেই আল্লাহ আল্লাহ রসুলের অবাধ্য হন তাহলে আপনার জ্ঞান নষ্ট হয়ে যাবে, আপনি জ্ঞানী বলে পরিচিত থাকবেন না সমাজে। তেমনি আপনার মান, মান যদি আপনি রাখতে চান তাহলে আল্লাহ আল্লাহ রসুলের বাধ্য হয়ে থাকতে হবে। যদি আপনি মান অবাধ্য হন তাহলে আপনার মান থাকবে না। কেমন? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোন অবৈধ মহিলার প্রতি একবার নজর পড়ে তাহলে দ্বিতীয়বার নজর তুলে দেখো না। তারপরে আরো এমন কিছু আছে যেগুলো জিনা বা ব্যভিচারের ভূমিকা, সেই ভূমিকার কাছে যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, খবরদার তোমরা ব্যভিচারের ভূমিকায় পা দেবে না, তার কাছাকাছি হবে না। আপনি যদি না মানেন, অমান্য করেন তো আস্তে আস্তে আপনার মান সম্ভরণ যাবে, বরং আপনারই না আপনার পরিবারেরও মান যাবে। আপনার বাড়ি থেকে যদি একজন মহিলা কোনো পাপ করে কিংবা একজন পুরুষ যদি পাপ করে তো আপনার পরিবারের গোটা বদনাম হবে, এখানে আপনার মান নষ্ট হবে। আর শেষকালে হল ধন। ধন মানুষের প্রয়োজন আছে, কিন্তু ধন যদি আপনি রাখতে চান তাহলে আল্লাহ এবং তার রাসূলের বাধ্য হতে হবে। অবাধ্য হলে কি হবে? আপনার ধন থাকবে না, মানুষের ধন থাকবে না। চুরি যদি আল্লাহ তাআলা বলছেন সারিক ওয়া সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালা মিন আল্লাহ, আপনি যদি এই আইনের অবাধ্য হন তাহলে মানুষের ধন চুরি হবে, ধন নষ্ট হবে, ইত্যাদি ইত্যাদি। যদি আপনি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হন তাহলে এই পাঁচ প্রয়োজনীয়, মানুষের পঞ্চ প্রয়োজনীয় জিনিস ক্ষতি হবে, আর এটা হচ্ছে মহা ক্ষতি, যেটা পাপের এক প্রতিক্রিয়া। মানুষের সমাজে, মানুষ যখন বাস করে, সমাজ নিয়ে বাস করে, দেশ নিয়ে বাস করে এবং রাজনৈতিক অবস্থান নিয়ে বাস করে, পৃথিবীতে কাফেরদের সামনে মাথা উঁচু করে বাস করতে হলে তাদের নির্দিষ্ট সীমারেখার দরকার আছে, তার দেশ রক্ষার দরকার আছে। সেই সময় যদি কেউ পাপে লিপ্ত থাকে কিংবা আল্লাহ আল্লাহ রসুলের অবাধ্যাচরণে লিপ্ত থাকে, তাহলে পরে এই পাপের প্রতিক্রিয়া স্বরূপ তাদের বিশাল ক্ষতি হয়। এর একটা উদাহরণ নেন, উহুদ যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্য সামন্ত সব সৈন্য বিন্যাস করে যখন মুশরিকরা সামনের দিকে ধাবিত হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে রুমাত বলে এক ছোট্ট পাহাড় ছিল উহুদ পাহাড়ের সামনে, আর উহুদ পাহাড় আর জাবালের রুমাত যে ছোট পাহাড় তার মাঝে ছিল পানি বহাবার ওই যে আমরা মরা গাং বলি, ওয়াদি যাকে বলে, সেই ওয়াদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে শত্রুপক্ষ পিছা থেকে বা পিছু থেকে এই ওয়াদি বয়ে মুসলমানদেরকে পিছন থেকে আক্রমণ করতে পারে, কারণ মুসলমানদের পেছনে হচ্ছে উহুদ পাহাড়, আর এছাড়া সামনে দিকে আসতে তারা সাহস পাবে না। তো সাহাবীদেরকে বললেন যে তোমরা এই পাহাড়ের ওপরে তীর নিয়ে অপেক্ষা করবে, যদি কোনো শত্রু এদিক থেকে আসে এদিকে ঢুকতে দেবে না, তারপর আমরা সামনে থাকব। সাহাবারা বললেন ঠিক আছে। কিন্তু যখন উহুদ যুদ্ধ শুরু হয়ে গেল, শুরু হওয়ার পরে প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বা মুসলিমদের জিত হয়ে গেল, শত্রুপক্ষ পিছে হটে গেল, মুসলমানরা ধারণা করলেন যে আমাদের বিজয় হয়েছে আর মুশরিকরা পালিয়ে গেছে। কিন্তু মুশরিকরা আসলে পালিয়ে যায়নি, তারা পিছন থেকে আবার ঘুরে ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেটা ভেবেছিলেন তাই হয়েছে। যখন ভাবল, সাহাবিরা ভাবলেন যে মুসলমানদের বিজয় হয়েছে, তখন আর পাহাড়ে থেকে লাভ কি, চলো আমরা গনিমতের মাল সংগ্রহে লেগে যাই। সাহাবি যিনি সর্দার ছিলেন তিনি বারবার নিষেধ করলেন যে তোমরা যেও না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যতক্ষণ না যুদ্ধের একটা ফয়সালা হয়ে যায় ততক্ষণ আমরা যাব না। তারা বললেন যে না, যুদ্ধের ফয়সালা হয়ে গেছে, আমাদের জিত হয়েছে। তারা অবাধ্য হয়ে গনিমতের মাল সংগ্রহে চলে গেলেন, আর সেই সুযোগে শত্রুরা পিছন থেকে এসে মুসলমানদের উপরে হামলা করল। কিসের জন্য? রাসূলের অবাধ্যাচরণ করার জন্য। আল্লাহ তাআলা কোরআনের মাঝে এ কথা বলেছেন, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু ইসতাহসুনাহুম বিইযনিহি হাত্তা ইযা ফাশিলতুম ওয়া তানাযাতুম ফিল আমরি ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ। এখানে ওই উহুদ যুদ্ধের কথাই বলছেন যে তোমরা দুনিয়ার লোভে, তার মানে গনিমতের মাল সংগ্রহ করার জন্য রাসূলের অবাধ্যাচরণ করে যে জায়গায় থাকার কথা ছিল সেই জায়গা ছেড়ে তোমরা চলে গেলে, যার ফলে আল্লাহ তাআলা তোমাদেরকে বালা মুসিবতে ফেললেন, লিয়াবতালিয়াকুম মুসিবতে ফেললেন, ওয়ালাকাদ আফা আনকুম তোমাদের এই অবাধ্যাচরণ আল্লাহ মাফ করে দিয়েছেন, ওয়াল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন, আর আল্লাহ তাআলা মোমেনদের প্রতি বড় অনুগ্রহশীল। এখানে সংক্ষেপে আমাদেরকে বুঝতে হবে যে যদি আমরা আল্লাহ বা তার রাসূলের অবাধ্যাচরণ করি কোনো ব্যাপারে, এমনকি আমাদের রাজনৈতিক ব্যাপারেও, তাহলে আমাদের ঠিক ওই রকমই অবাধ্যাচরণের যে প্রভাব উহুদ যুদ্ধে দেখা দিয়েছিল এবং শেষ পর্যন্ত 70 জন সাহাবি শহীদ হলেন, এমনকি বীর শহীদ শ্রেষ্ঠ শহীদ হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যার কলিজা চিবিয়ে ফেলা হয়েছিল, তিনি শহীদ হয়ে গেলেন সাইয়্যিদুস সুহাদা, শুধুমাত্র এই ভুলের কারণে, অবাধ্যাচরণের কারণে। সুতরাং পাপ যেখানেই আছে সেখানেই ক্ষতি হবে, ভুল যেখানেই আছে সেখানেই ক্ষতি। একটি সামান্য ভুলের জন্য, সামান্য না বরং বিশাল ভুলের জন্য আমরা জান্নাত থেকে বেরিয়ে এসেছি। কার ভুলের জন্য? কার ভুলের জন্য? আসা আদম রব্বাহু, আদম আলাইহিসসালাম তার রবের অবাধ্যাচরণ করলেন, বলা হল লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল, বলা হল যে খবরদার তোমরা এই গাছের নিকটবর্তী হয়েও না, কিন্তু আদম আলাইহিসসালাম ভুলে গেলেন। ভুলে যাওয়ার ফলে তারা সেই গাছ থেকে ভক্ষণ করলেন, আর এই অবাধ্যাচরণের ফলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। তারপরে হাদিসে আছে, এক মহিলা জাহান্নামে গেছে। কিসের জন্য জাহান্নামে গেছে? মাত্র একটা বিড়ালকে বেঁধে রাখার জন্য। একটা বিড়াল বেঁধে রেখেছিল, তারপর সে তাকে খেতে দেয়নি এবং ছেড়েও দেয়নি যে সে নিজে খাবে, ফলে বিড়ালটা মারা গেল। আর এই বিড়ালটা মারা যাওয়ার ফলে ওই মহিলা জাহান্নামে গেল। আপনারা নিশ্চয়ই খবর জানেন যে কওমে নূহ, যাদেরকে বন্যায় ভাসিয়ে দেওয়া হল, তারপর লূত আলাইহিসসালামের জাতি, যাদেরকে আকাশ থেকে আজাব প্রেরণ করা হল, তারপরে শোয়েব আলাইহিসসালামের জাতি, যাদেরকে আজাব প্রেরণ করে ধ্বংস করে দেওয়া হল, মূসা আলাইহিসসালামের জাতি, ফেরাউনকে কিভাবে সমুদ্রে নিমজ্জিত করা হল, এসব কিসের কারণ ছিল? পাপের কারণ, অবাধ্য আচরণের প্রতিফল। সকলেই ছিল আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য, তাই তাদেরকে শাস্তি দেওয়া হল। আল্লাহ তাআলা বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়ামিনহুম মান আগরাকনা ওয়ামা কানা আল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। সবাইকেই আমি তাদের পাপের কারণে পাকড়াও করেছিলাম, কারো উপরে পাথর বর্ষণ করেছিলাম, কারো কাউকেও গর্জন ঘিরে ফেলেছিল বা গর্জন তাদেরকে শাস্তি দিয়েছিল, আর কাউকেও আমি জমিনে ধসিয়ে দিয়েছিলাম, আর কাউকেও আমি ডুবিয়ে মেরেছিলাম বৃষ্টির পানিতে নূহ আলাইহিসসালামের সম্প্রদায়কে, আর ডুবিয়ে মেরেছিলাম ফেরাউন আর তার সাঙ্গপাঙ্গকে লোহিত সাগরে। আল্লাহ তাআলা বলছেন, ওমা কান আল্লাহু লিয়াজলিমাহুম, আল্লাহ তাআলা তাদের প্রতি জুলুম করেননি, আল্লাহ কোনো অন্যায় করেননি, বরং ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজে নিজের প্রতি জুলুম করেছিল। এই জন্য জুলুম সাধারণত তিন প্রকার। জুলুম মানুষ নিজের প্রতি করে থাকে, যখন কেউ কোনো পাপ করে তখন সে নিজের প্রতি জুলুম করে। এই জন্য আমরা দোয়া করি, যখন পাপ থেকে তওবা করি আল্লাহর কাছে, তখন আল্লাহর কাছে দোয়া করি, সেই দোয়া যে দোয়া আমাদের আদি পিতা মাতা করেছিলেন। কোন দোয়া বলুন তো? বলা হয়েছে, অনেকে শুনে থাকবেন, আদম আলাইহিসসালাম যখন পাপ করলেন তখন ক্ষমা চাইলেন, ইয়া আল্লাহ তুমি আমাকে মুহাম্মাদের ওসিলায় ক্ষমা করে দাও। শুনেছেন? শুনেন নে? মুহাম্মাদের ওসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, আদম তুমি মুহাম্মাদকে কি করে চিনলে? আদম বললেন, আল্লাহ গো তুমি যখন আমাকে সৃষ্টি করো আমার মাঝে রূহ ফুঁকে দাও, আরশের দিকে তাকিয়ে দেখি আরশের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ আর শুনেননি আপনারা? ভালো কথা, না শুনলে তো ভালো কথা, কিন্তু অনেকে এই আওয়াজ শুনেছেন এবং তারা জানেন যে মুহাম্মাদের ওসিলায় ক্ষমা চাওয়ার ফলে আল্লাহ বললেন, বা আদম তুমি ঠিক ওসিলা ধরেছ, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই একটা গল্প হাদিসের নামে কিছু কিছু কিতাবে লেখা আছে, কিন্তু যারা সহি দিন সহি আকিদা শিক্ষা করে তারা জানে যে আদম আলাইহিসসালাম যখন দোয়া করলেন, পাপ থেকে তওবা করলেন, তখন কি দোয়া করেছিলেন? কালা, দুজনেই বললেন, মা এবং বাপ দুজনেই বললেন, রব্বানা জালান্না আনফুসানা, হে আল্লাহ আমরা আমাদের প্রতি অন্যায় করেছি, অত্যাচার করেছি, জুলুম করেছি। দেখছেন? তার মানে যখনই মানুষ পাপ করে তখন নিজের উপরে কি করা হয়? অত্যাচার করা হয়, জুলুম করা হয়। এই জন্য হল প্রথম জুলুম। দু নম্বর জুলুম, বান্দা অন্য বান্দার প্রতি জুলুম করে, কাউকে মারে, কাউকে গালি দেয়, কাউকে প্রহার করে, কারোর প্রতি অত্যাচার করে, কারো জমি ছিনিয়ে নেয়, কারো টাকা ছিনিয়ে নেয়, কারো কাছে ঘুষ খায়, কারো সুদ খায়, ইত্যাদি ইত্যাদি। এ এক জুলুম, বান্দা অপরের প্রতি জুলুম করে। আর তিন নম্বর জুলুম, সব থেকে বড় জুলুম, যেটা বান্দার কাছে সব থেকে যে বড় তার প্রতি জুলুম। কে সব থেকে বড়? আল্লাহ আকবর। আল্লাহর প্রতি যে অন্যায় করে সেই অন্যায় হচ্ছে সব থেকে বড় অন্যায়, আর সেই অন্যায় হচ্ছে শিরিক। ইন্না শিরকা লা জুলমুন আযীম। সুতরাং এই যে জুলুম, নিজের প্রতি জুলুম মানেই হচ্ছে পাপ, আর এই পাপ, এই পাপের এই অবাধ্যাচরণের যে প্রতিক্রিয়া আল্লাহ তালা সবাইকে দিয়েছেন, পূর্ব জাতি সমূহকে দিয়েছেন। আল্লাহ তালা যখন কাউকে পাকড়াও করেন তখন ওইভাবেই ধ্বংস করেন। ওয়া কাজালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ যখন পাকড়াও করেন শক্তভাবে তখন তার পাকড়াও হচ্ছে বড় কঠিন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন। ওরা কি দেখে না যে ওদেরকে প্রত্যেক বছর দুই দুই একবার অথবা দুবার করে পরীক্ষা করা হয়, কখনো ভূমিকম্প এল, কখনো বন্যা এল, কখনো ঝড় ঝঞ্ঝা এল, এসে তাদেরকে পরীক্ষা করা হয়। সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। কি জন্য এসব পাঠানো হয়? যাতে করে ওরা তওবা করে, পাপ থেকে ফিরে আসে, অবাধ্যাচরণ থেকে ফিরে আসে, অথবা উপদেশ গ্রহণ করে। কিন্তু তারা তা করে না। কি জন্য পাঠান আল্লাহ তাআলা? আমরা যে শাস্তি আল্লাহর পক্ষ থেকে পাই সেই শাস্তি জানতে হবে তিনটের মধ্যে একটা কারণ আছে। হয় আমি কোনো পাপ করেছি, তার শাস্তি, কারণ শাস্তি আল্লাহ তাআলা আমাকে ভোগাচ্ছেন পাপের প্রতিফলস্বরূপ। আর যদি বলেন না আমি কি পাপ করেছি, আমি তো কোনো পাপ করিনি, আমি আমার কোনো পাপ খুঁজে পাচ্ছি না, তাহলে জানতে হবে আপনি আল্লাহ প্রিয় বান্দা, তাই আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। সোনা খাঁটি কি না তা পরীক্ষা করার জন্য কি করতে হয়? আগুনে দগ্ধ করতে হয়। আল্লাহ তাআলা আপনাকে আগুনে দগ্ধ করছেন কি জন্য? আপনাকে পরীক্ষা করার জন্য, ধ্বংস করার জন্য না। আর না হয় জানতে হবে যে আপনি আল্লাহর কাছে এমন এক প্রিয় বান্দা, আল্লাহ তাআলা আপনার জন্য একটা উচ্চ দরজা, উচ্চ মানে স্থান প্রস্তুত রেখেছেন, সেই স্থান আপনি পৌঁছতে পারছেন না, আল্লাহ তাআলা আপনাকে মুসিবত দিয়ে, বালা দিয়ে সেই স্থানে পৌঁছবার ব্যবস্থা করে দিচ্ছেন, এটা আপনাকে জানতে হবে। প্রথমত জানতে হবে নিশ্চয়ই আপনি কোনো পাপ করেছেন, আর সেই পাপের ফলে আপনার এই শাস্তি আসছে। আল্লাহ তাআলা এ কথা কোরআনে অনেকবার বলেছেন। আরেক জায়গায় আল্লাহ বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। আল্লাহ তাআলা এক শহরের উদাহরণ দিয়ে বলছেন যে সেই শহর ছিল নিরাপদ এবং প্রশান্ত শহর, সুখের শহর ছিল। সেই শহরে রুজি আসত, আপসে রুজি আসত, আরামসে রুজি আসত প্রত্যেক জায়গা থেকে। দেখেছেন শহর, মক্কা শহরের কথা, আল্লাহ তাআলা না সেখানে ফলের বাগান আছে না ফুলের বাগান, কিন্তু যে ফল খুঁজবেন সেই ফলই পাবেন, তাই না? আল্লাহ তাআলা এমন ভাবে সিস্টেম করে রেখেছেন, ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, আরযুকহুম মিনাস সামারাত, আল্লাহ ওদেরকে ফল ফল ফসল দিয়ে রুজি দাও, আল্লাহ কবুল করেছেন, সেখানে ফল ফসল আসতেই আছে। এই যে শহর, ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করল, নিমক হারামি করল, আল্লাহর খেয়ে, আল্লাহর নুন খেয়ে তার গুণ না গিয়ে নিমক হারামি করল। ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুউই ওয়াল খাউফ, আল্লাহ তাআলা তাদেরকে ভয় ভীতি এবং ক্ষুধা দিয়ে শাস্তি দান করলেন, শিখালেন, বিমা কানু ইয়াসনাউন, তাদের পাপের জন্য, তাদের কর্মফলের জন্য। আল্লাহ তাআলা যদি চাইতেন মানুষকে তাদের জুলমের সাজা দেবেন দুনিয়াতে, মা তারাকা আলাইহা মিন দাব্বা, কোন জন্তুকে তিনি ছাড়তেন না, কারণ জন্তু জানোয়াররাও এক অপরের প্রতি জুলুম করে থাকে, তাই না? এক শিংওয়ালা জন্তু যার শিং নাই তার প্রতি অত্যাচার করে, আর এই অত্যাচারের বদলা কেয়ামতে দেওয়া হবে পশুদের মাধ্যমেও, কিন্তু পশুদের মাঝেও কাল ইনসাফ কায়েম করা হবে। যদি আল্লাহ মানুষের বা সৃষ্টির জুলুম অত্যাচার তার মাধ্যম দিয়ে যদি পাকড়াও করতেন, তাহলে পরে আল্লাহ তাআলা কোন জন্তুকে ছাড়তেন না। কিন্তু ওয়ালাকিন ইউয়াখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, কিন্তু নির্ধারিত সময় পর্যন্ত তিনি বিলম্বিত করেছেন, কেয়ামতের দিনে তার হিসাব হবে। দুনিয়াতে বেঁচে গেলেও কেয়ামতে তার হিসাব হবে। ওয়ারাব্বুকাল গাফুরুজুর রাহমা লা ইউয়াখিযুহুম বিমা কাসাবু লা আজ্জালা লাহুম আল আযাব, মানুষ যা করে সেই পাপের কারণে যদি আল্লাহ তাআলা পাকড়াও করতেন তাহলে তাদেরকে তাদের শাস্তি ত্বরান্বিত করতেন। বাল্লাহু মাউইদুন লা ইয়াজিদু মিন দুনিহি মাউইলা, বরং তাদের জন্য নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের অপেক্ষা, সেই সময়ের অপেক্ষা কোন সময়? কিয়ামত। কিয়ামতে সব শাস্তি দেওয়া হবে। সুতরাং বোঝাই গেল যে পাপ মানুষ যে করে সেই পাপের ফলে সমাজে অশান্তি আসে, সমাজে চুরি ডাকাতি হয় বলে, অবাধ্য আচরণ হয় বলে সমাজে অশান্তি আসে, সংসারে অশান্তি আসে অবাধ্য আচরণের কারণে। স্ত্রী এমন একটা ভুল করলো যার ফলে সংসারটাই ভেঙে গেল, স্বামী এমন একটা ভুল করলো যার কারণে সংসারটাই ভেঙে গেল, ভাই ভাইয়ে একসাথে মিলেমিশে বাস করছিল, এমন একটা একজন ভুল করলো যে সংসার ভেঙে খান খান হয়ে গেল। এইভাবে সমাজে সংসারে যত রকমের অশান্তি আসে সবই অবাধ্যাচরণের কারণে এবং পাপের প্রতিফল স্বরূপ, পাপের প্রতিক্রিয়া স্বরূপ। সারা বিশ্বে আজ যেখানে তাকান সেখানে চলছে যুদ্ধ আর যুদ্ধ, শান্তি নেই, বিশেষ করে মুসলমানদের মাঝে শান্তি নেই, অশান্তিতে ভুগছে। আল্লাহ তাআলা এর উত্তর দিয়ে বলছেন, জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাত যা কামাই করে, মানুষ নিজে যা আমল করে, মানুষ নিজের হাত যে দ্বারা যে উপার্জন করে, তার ফলে জলে স্থলে ফাসাদ সৃষ্টি হয়েছে, বিঘ্ন সৃষ্টি হয়েছে, যেখানে সেখানে অশান্তি আর অশান্তি। লিইউযীকাহুম বাদাল্লাযী আমিলু, কেন এটা? যাতে করে তাদের পাপের কিছু প্রতিফল, তাদের কর্মফল দুনিয়াতেই কিছু করে দেওয়া হয়, শাস্তি আস্বাদন করানো হয়। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। কিন্তু ফিরে তো আসে না, মানুষ শিক্ষা নেয় না। প্রত্যেক বছর তাদেরকে শাস্তি দেওয়া হয়, একবার না হয় দুবার, তবুও তারা তওবা করে না, ফিরে আসে না। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যে মুসিবত আসে তোমাদের নিজেদের কর্মফলের কারণে, ওয়াইয়াফু আন কাসির, আর অনেক তিনি ক্ষমা করে দেন, মাফ করে দেন, তিনি কিন্তু সব পাপ ধরেন না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে ওয়ামিন উকুবাতিল মাআসি আন্নাহা তুযিলুন নিআম, পাপের শাস্তি হল একটি এই যে নিয়ামত মানুষের কাছ থেকে সরিয়ে দেয়, পাপ করলে অনেক নিয়ামত থেকে মানুষ বঞ্চিত হয়। ওয়া তুহিল্লুন নাকাম, আর মুসিবতে সে উপস্থিত হয়। ফামা জালাত আনিল আবদি ইল্লা বিযামবিন ওয়ালা হাল্লাত বিহি নিকমাতুন ইল্লা বিযামবিন, যখনই বান্দার কাছে কোন পাপ, বান্দা যখন পাপ করে, পাপের ফলেই মুসিবত আসে, আর পাপ থেকে তওবা না করলে কোন নিয়ামত আসে না। নিয়ামত যখন চলে যায় পাপের ফলে, আর শাস্তি যখন আসে তখনও পাপের ফলে। একজন সালাফ বলেছেন, মা নাযালা বালাউন ইল্লা বিযামবিন ওয়া মা রুফিআ ইল্লা বিতাওবা, যে কোন বালা মুসিবত যখন আসে তখন পাপের কারণে আসে, আর মুসিবত দূর হয় তওবার কারণে। তওবা যদি করেন তাহলে আপনার মুসিবত দূর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা পাপ থেকে বাঁচতে পারি, কারণ পাপের যে প্রতিক্রিয়া আছে, পাপের যে প্রভাব আছে তা অগণিত। আপনি প্রত্যেকটা অশান্তির মূলে পাবেন পাপাচরণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজাস্তাহাল্লাত উম্মতি খামসান, আমার উম্মত যখন পাঁচটা জিনিসকে হালাল করে নেবে, ফা আলাইহিমুদ দামার, তাহলে তাদের জন্য থাকবে ধ্বংস আর ধ্বংস। ইদা জাহারাত তালাউন, যখন এক অপরকে অভিশাপ দিতে শুরু করবে, এক অপরকে কাফের, তু কাফের, ও কাফের, ও বলছে ও কাফের, ও বলছে ও জামাত কাফের, ও বলছে ও জামাত কাফের, ও এক অভিশাপ করছে, ও কে অভিশাপ করছে, এইভাবে মুসলমানদের মাঝে লানত, তোর উপরে লানত, ও বলছে তোর উপরে লানত, এক অপরের পাশাপাশি গালাগালি, লানত দেওয়া ইত্যাদি। ওয়া শারিবুল খমর, মদ্যপান শুরু করবে, লাবেসুল হারি, রেশম বস্ত্র পরতে শুরু করবে, রেশম বস্ত্র মহিলার জন্য হালাল কিন্তু পুরুষের জন্য হারাম। ওয়াত্তাখাযুল কিয়ান, আর যখন নর্তকী ব্যবহার করবে, বলুন নর্তকী আছে না নেই আমাদের? নর্তকী বুঝতে পারছেন কাকে বলে? ড্যান্স, ড্যান্স, যারা ড্যান্স করে যারা নাচে নাচনেওয়ালি, নাচনেওয়ালির অভাব নেই, মুসলমানদেরও আছে অমুসলমানদেরও। আর সেই ড্যান্স আর গান সহ বাজনা সহ ড্যান্স আজকাল ভিডিওতে নেটে টিভিতে অভাব নেই, মানুষের না দেখে তো ঘুমই আসে না। এটা এখন পান পান, খাওয়া দাওয়া চলছে, ড্যান্স চলছে, ঘুমের আগে ড্যান্স দেখে তারপরে ঘুমানো হয়, বেশ্যাদের মুখ না দেখে ঘুম আসে না। এখন অবস্থা বর্তমানে মিডিয়ার যুগে এমন অবস্থা হয়ে গেছে। কিন্তু যখন এই অবস্থা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন তোমরা ধ্বংসের অপেক্ষা করো। ওয়াক্তাফার রিজালু বিররিজাল ওয়ান্নিসাউ বিন্নিসা, সমকামিতা বৃদ্ধি পাবে, সমকামিতা বৃদ্ধি পেয়েছে, সমকামীরা তাদের নিজেদের অধিকার পাওয়ার জন্য প্রকাশ্যে আন্দোলন করছে। আল্লাহ আকবার, এ তো একটা পাপ, এদেরকে পিটিয়ে মারা দরকার, এদেরকে হত্যা করা দরকার। কিন্তু হত্যা করার তো দূরের কথা, তারা তাদের অধিকার আদায়ের জন্য প্রকাশ্যে দিবালোকে রাজপথে আন্দোলন করছে এবং বিক্ষোভ দেখাচ্ছে যে আমরা আমাদের অধিকার পেতে চাই। তাহলে ধ্বংস কেন হবে না বলুন? পাপের কারণে এই ধ্বংস অবশ্যই আসবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মুখ ফিরিয়ে বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজিরিনের দল, খামসু খিসালিন ইযা তুলিতুম বিহিন্না, পাঁচটা এমন জিনিস রয়েছে যে জিনিস তোমাদের মাঝে এসে গেলে, যে জিনিসের মুসিবত তোমাদের মাঝে এসে গেলে, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি আল্লাহর কাছে পানাহ চাই যে তোমরা সেটা সেই জিনিসগুলো পাও। সেই জিনিসগুলো কি? লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাসা ফিহিম তাউন ওয়ালাউ জা আল্লাতি লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযিনা মাদাউ। যখনই কোন মানুষের কোন সমাজে অশ্লীলতা বৃদ্ধি পাবে, অশ্লীলতা বলতে ব্যভিচার, সমকামিতা, নগ্নতা ইত্যাদি, সমুদ্র সৈকতে দেখেন কিভাবে নগ্নতা ছড়িয়ে আছে, আপনার প্রেক্ষাগৃহগুলো দেখেন, প্রেক্ষাগৃহগুলোতে দেখেন কিভাবে নোংরামি আর কিভাবে অশ্লীলতা ছড়িয়ে আছে, যখনই প্রকাশ পাবে তখনই সেই সমাজের মাঝে এমন রোগ বালা আসবে যে রোগ বালা তাদের পূর্বপুরুষদের মাঝে ছিল না। নতুন নতুন রোগের নাম শুনবে, নতুন নতুন ভাইরাসের নাম শুনবে। আমাদের পূর্বপুরুষরা এড বলে কোন এইডস বলে কোনো রোগ আছে শুনেছিল? এইডস বলে কোন রোগ শোনেনি? সান ফ্লু, বার্ড ফ্লু, এখন আবার কি এবোলা নাকি একটা বেরিয়েছে আফ্রিকাতে, হ্যাঁ, কত রকমের কত রকমের রোগ আমাদের মাঝে এসে আক্রমণ করছে যে রোগ আগে ছিল না। এটা কিসের কারণ? ব্যভিচারের কারণ এবং অশ্লীলতার কারণ। নম্বর দুই, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা আখাযু বিসসিনিন আও ইল্লা উখিযু বিসসিনিন, যখনই তারা ওজনে কম বেশি করবে, তার মানে দেবার সময় কম দেবে, নেবার সময় বেশি নেবে। ব্যবসাদাররা যারা কম বেশি করে ওজন মাপ দেবে, কম দেবে, তখন তাদের মাঝে আসবে দুর্ভিক্ষ, অনাবৃষ্টি। ওয়া জৌরু সুলতান, আর রাজ কর্তৃপক্ষের পক্ষ থেকে অত্যাচার, রাজ কর্তৃপক্ষ আপনাকে আপনার প্রতি অত্যাচার করবে, অন্যায় করবে, জুলুম করবে, আপনাকে শাস্তি দেবে, আপনাকে কষ্ট দেবে। ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতর মিনাস সামা, আর যখনই তারা যাকাত দেওয়া বন্ধ করবে তখনই আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। ওয়ালাউল বাহায়েম, যদি আসলেই এই পশু পক্ষী গাছপালা না থাকত তাহলে আল্লাহ বৃষ্টি দিতেন না, মানুষের জন্য বৃষ্টি দিতেন না। কাদের জন্য বৃষ্টি হয়? পশু পক্ষীর জন্য বৃষ্টি হয়। ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, আর যখনই কোন জাতি আল্লাহ এবং তার রাসূলের চুক্তি ভঙ্গ করবে, অঙ্গীকার ভঙ্গ করবে, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুবাম মিন গাইরিহিম, তখনই আল্লাহ তাআলা তাদের বাইরে থেকে দুশ্মনকে আধিপত্য দেবেন, সেই দুশ্মন এসে শায়েস্তা করবে, বহু দূর থেকে আসবে মিসাইল, বহু দূর থেকে বিমান হামলা হবে, নিজেদের মধ্যে না, বাইরে থেকে আসবে, মুসলমানরা না, অমুসলমানরা, আর এ কথা আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন এক যুগ আসছে যে যুগে আমার উম্মতি হবে এক প্লেট কাবসার মতো। একটু পরে আমরা কাবসা খাবো, তাই না? কজন করে বসবেন? চারজন করে কি পাঁচজন করে? মুরগি কটা থাকবে? একটা। এবারে চারজন মানুষ চারজনই ভাবে আমি ঠ্যাং খাব। ট্যাঙ্ক কটা থাকে? চারটে না দুটো? মুরগির ট্যাঙ্ক কটা? এটা তো গরু না যে চারটে ট্যাঙ্ক থাকবে। মুরগির ট্যাঙ্ক দুটো। সবাই যদি বলে আমি ট্যাঙ্ক খাবো, তো সবাই আগে আগে ছেড়ার চেষ্টা করবে, কিংবা সবাই চাইবে আমি বেশি খাবো, মুরগিটাকে নিয়ে ছেড়াছেড়ি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতকে নিয়ে সেইভাবে ছেড়াছেড়ি করা হবে ভবিষ্যতে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তখন সংখ্যায় কম থাকব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসা ইসরাইল। তোমরা সংখ্যায় কম থাকবে না, সংখ্যায় অনেক থাকবে, কিন্তু তোমাদের অবস্থা হবে তরঙ্গ তাড়িত আবর্জনার ন্যায়। যখন বৃষ্টি প্রথম আসে, বৃষ্টির প্রথমেই যখন দেখবেন পানি বয়ে যাচ্ছে, তো সেই পানির উপরে অনেক আবর্জনা থাকে, তাই না? পরে থাকে না, প্রথম দিকে থাকে। আবর্জনার যেমন পায়ের তলায় মাটি থাকে না বলে পানি যেদিকে গড়িয়ে যায় সেই দিকেই গড়িয়ে যায়, তোমাদের অবস্থা সেরকম হবে। বলুন, আজকে পৃথিবীর দিকে তাকিয়ে, বিশ্বের দিকে তাকিয়ে আমাদের অবস্থা তাই হয়েছে না হয়নি? ও, ওরা যা বলবে তাই আমরা করব, নিজেদের কোনো ক্ষমতা নেই। এর কারণ কি ইয়া রাসূলুল্লাহ? তো কারণ বললেন দুটো জিনিস, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। তোমরা দুনিয়াকে পছন্দ করবে আর মরতে চাইবে না, আরো বেশি বাঁচবো। 50 পার হয়ে গেল, 60 পার হয়ে গেল, আরো বাঁচবো। 70 পার হলো, আরো বাঁচবো। 100 পার হয়ে গেছে, তবুও মরতে চায় না। কেউ মরতে চায় নাকি? দুনিয়াকে খুব করে ভালোবাসবে, এর ফলে তোমাদের অবস্থা হবে তরঙ্গ তাড়িত আবর্জনার ন্যায়। বোঝা গেল কি? যে যখনই আল্লাহ এবং তার রাসূলের চুক্তি ভঙ্গ করা হবে, তখনই আমাদের এই অবস্থা হবে যে আমরা আমাদের বাইরে থেকে আমাদের অমুসলিম শত্রুরা আমাদের উপরে আধিপত্য লাভ করবে এবং ইচ্ছা মতো আমাদেরকে পরিচালিত করবে। ওয়ামা লাম তাহকুম আইমাতুহুম বিকিতাবিল্লাহি তাআলা ওয়া ইয়াতাখায়্যারু ফীমা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। আর 5 নম্বর হচ্ছে, যখনই তোমাদের রাজারা, যখনই তোমাদের নেতারা আল্লাহর কিতাব দ্বারা দেশ পরিচালিত করবে না, আল্লাহর কিতাব দ্বারা বিচার পরিচালনা করবে না, তখনই অবস্থা কি হবে? গৃহদ্বন্দ্ব হবে, গৃহযুদ্ধ হবে, আপোষে তোমরা লড়ে লড়ে ধ্বংস হবে। এটা বাইরে থেকে না, এটা কিন্তু ভিতর থেকে গৃহদ্বন্দ্ব, এক দল অপর দলকে, এক মজাব অপর মজাবকে। যেমন এখন শিয়া সুন্নি অবস্থা, কি অবস্থা চলছে? শিয়া সুন্নি চলছে, কোথাও হানাফি সাফি মালিকি হাম্বলি চলে, কোথাও আরো কিছু। আপোষে গৃহদ্বন্দ্ব চলবে কখন? যখন তোমরা কিতাবুল্লাহকে নিজের দেশে পরিচালিত করবে না, তার সেই কিতাবুল্লাহ দ্বারা নিজেদের বিচার ব্যবস্থা চালু করবে না। এইভাবে আপনার গোনার বহু রকমের প্রভাব প্রতিক্রিয়া আছে, যে প্রভাব প্রতিক্রিয়ার ফলে মানুষের মাঝে বিশাল অশান্তি আসে। আমি সংক্ষেপে আরো দুটো কথা বলে শেষ করব। যেমন যদি কোনো ছাত্র সে চায় আমি ভালো ইলম শিক্ষা করব, আমি বড় আলেম হব, আমি বড় ডাক্তার হব, বড় উকিল হব, বড় ইঞ্জিনিয়ার হব, কিন্তু সে যদি পাপাচারী হয়, আল্লাহ আল্লাহর রাসূলের অবাধ্যাচারী হয়, তাহলে তাকে বিশেষ করে দিনী ইলেম দেওয়া হবে না, দিনী ইলেম দেওয়া হবে না। কেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। আল্লাহর তাকওয়া রাখো, আল্লাহ তোমাদেরকে ইলেম দেবেন। বোঝা গেল কি? তাকওয়া না থাকলে ইলেম আসবে না। আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তার মানেই হল তাকওয়া থাকলে ইলেম থাকবে, নচেত থাকবে না। আর যখনই দেখবেন যে একটা মানুষ, একটা বাচ্চা বা একটা ছেলের মাঝে ব্রেন নেই, মুখস্থ রাখতে পারছে না, পড়তে পারছে না, তখন আমরা কত রকম ওষুধ খাওয়াই, বহু রকমের ওষুধ খাওয়াই, বহু রকমের ফল ফ্রুট খাওয়াই, কত রকমের চেষ্টা করি যাতে করে ভালো পড়াশোনা হয়, ভালো করে কলেজের নম্বর আনতে পারে, ভালোভাবে পাস করতে পারে, তাহলে চাকরি পাওয়া যাবে, ইত্যাদি কত রকম চেষ্টা করি। কিন্তু ওই ছেলে পাপমুক্ত হোক এই চেষ্টা করা হয় না। অথচ তার ব্রেন নষ্ট হওয়ার একটা বড় কারণ হল যে সে পাপাচরণে লিপ্ত হয়। পাপ যখন আসে, বিশেষ করে আপনারা জানবেন কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে যে অবৈধ প্রেম, SMS কথাবার্তা এবং অবৈধ প্রেমের ফলে ঘটিত যে সমস্ত অঘটন ঘটে, তার ফলে ওই ছাত্র জীবনে বা ওই ছাত্রের তার জীবনে বহু রকম অসফলতা দেখতে পায় এবং সেখানে সে ভালোভাবে বাস করতে পারে না, অনেক সময় ফেল হয়ে যায় পাপাচরণের কারণে। আপনি আল্লাহ রাসূল বা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যাচারী হয়েছেন, তার জন্যে আপনি ভালোভাবে পড়াশোনা করতে পারলেন না। বিশেষ করে শরীয়ত জ্ঞান যদি আপনি কোরআন হেফজে করতে চান, অনেকে বলে আমি কোরআন পড়ি হুজুর মনে থাকে না, কোরআন পড়ি মনে থাকে না, হাদিস মুখস্থ করি মনে থাকে না, থাকবে কেন? আপনার মনের ভিতরে যে প্রলেপ পড়ে গেছে, এই জন্য দেখবেন অন্ধদের হেফজে বেশি থাকে। কেন? যেহেতু অন্ধরা চোখের পাপ করতে পারে না। চোখ এমন একটা জিনিস যে চোখ দ্বারা 80%, বরং অনেকে বলছেন 90% জ্ঞান লাভ হয়, আর কান দ্বারা মাত্র 10%। বা আপনি পড়ছেন কিংবা কান দিয়ে শুনছেন, তার মাধ্যমে 10%, আর চোখের মাধ্যমে প্রায় 80-90% জ্ঞান অর্জন হয়। অন্ধরা শুধু জ্ঞান মানে কি? সব রকমের জ্ঞান, খারাপের জ্ঞান, ভালোর জ্ঞান, সব রকমই জ্ঞান। তো যদি কেউ চোখ দিয়ে পাপাচরণ করে, পাপের জ্ঞানটা অর্জন করে, অন্ধরা সেটা পায় না, ফলে তাদের মনে পড়ে পড়ে না, ফলে যেটা মুখস্থ করে সেটা মুখস্থ থেকে যায়। আর চোখওয়ালা চক্ষুষ্মান ব্যক্তি যেটা মুখস্থ করবে তার উপরে পড়ে পড়ে, তার ওই চোখ দিয়ে দেখে বিভিন্ন রকমের পাপাচারী তা তার মনের ভিতরে স্থান পায়, ফলে সে তার হেফজি করতে পারে না, তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে। এই জন্য ইমাম শাফি বলছেন যে আমি আমার ওস্তাদকে বললাম, ওস্তাদ জি পড়া মুখস্থ হয় না, মুখস্থ থাকে না, তবু ইমাম শাফি, তিনি তো ইমাম, কত মুখস্থ তিনি করেছেন, কত সে আরবি কবিতা মুখস্থ রেখেছেন, কোরআন তো দূরের কথা, হাদিস তো দূরের কথা, আরবি কবিতা পর্যন্ত মুখস্থ রেখেছেন, তাতেও অভিযোগ করে ওস্তাদকে বলছেন ওয়াকিকে যে আমি যেন আমার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। উনি বলছেন কবিতাতে শাকাউ তো ইলা ওয়াকি ইন সু আহেবজি, আমার ওস্তাদ ওয়াকিকে আমি অভিযোগ করলাম যে আমার যেন স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে, ফা আরশাদানি ইলা তারকিল মাআসি, তিনি আমাকে বললেন তুমি আল্লাহর অবাধ্যাচরণ ছাড়ো, পাপাচরণ ছাড়ো, পাপ বর্জন করো, তাহলে স্মৃতিশক্তি সবল হবে। ভিটামিন খেলে কিছু হবে না, বরং পাপ বর্জন করো। আমাদের ছাত্ররা টিভির সামনে ক ঘন্টা বসে, আর ওই টিভিতে কি আসে বলুন তো, যে ডিশ আমাদের ছাতে লাগানো থাকে, আমাদের ছেলেরা ঘরে যে ডিশ থাকে সেই ডিশ দিয়ে ডিম খায়, আর ছাদে যে ডিশ থাকে সেই ডিশ দিয়ে বিষ খায়, আর এই বিষ খাওয়ার ফলে আমাদের ছাত্ররা কি হয়ে যায়, স্মৃতিশক্তিতে দুর্বল হয়ে যায়। ওই জিনিসগুলো দেখছে, যে জিনিস দিয়ে মানুষের স্মৃতিশক্তি থাকে না। সাফি বলছেন ওয়াকালাম বিয়ান্নাল ইলমা নূরুন, আর জেনে রাখো বিশেষ করে শরীয়ত জ্ঞান হচ্ছে আল্লাহর নূর, এ হচ্ছে নূর, ওয়া নূরুল্লাহি লা ইউতাহু আসি, আর আল্লাহর নূর কোনো অবাধ্যাচারীকে দেওয়া হয় না, যে পাপী হবে তাকে আল্লাহর নূর দেওয়া হয় না। তো মোট কথা, অবাধ্যাচরণের ফলে, পাপাচরণের ফলে আপনার এইভাবে মানুষের স্মৃতিশক্তি লোপ পায়। পাপের ফলে বান্দা তৌফিক থেকে বঞ্চিত হয়, সে যখন কোন রায় পেশ করে সঠিক রায় পেশ করতে পারে না, তার কাছে হক ও বাতিল তালগোল খেয়ে যায় পাপের কারণে, তার হৃদয় শক্ত হয়ে যায়, তা আল্লাহর জিকির তার মধ্যে থাকে না, তার সময় নষ্ট হয়, মানুষ তাকে দেখে ঘৃণা করে, সে একাকিত্ব বোধ করে, মানুষ তার কাছ থেকে দূরে সরে যায়, তার দোয়া কবুল হয় না, তার রুজি রোজগারে বরকত নষ্ট হয়ে যায়, তার ওমরের বা তার বয়সের বরকত চলে যায়, ইলেম থেকে বঞ্চিত হয়, লাঞ্ছিত হয় সমাজে এবং দুশ্মনের কাছে সে লাঞ্ছিত হয়, তার হৃদয় সংকীর্ণ হয়ে যায়, আর এমন সাথী সঙ্গী সে লাভ করে যারা হচ্ছে খারাপ, দুশ্চিন্তায় ভোগে, সব সময় দুশ্চিন্তায় ভোগে। কারণ যে পাপ করে, যে গোপনে পাপ করে, আর গোপনে পাপ যত করা হয় তত পাপ বেড়ে চলে, আর সেই পাপের ফলে তার দুশ্চিন্তা বাড়ে, আর দুশ্চিন্তার ফলে তার স্বাস্থ্য খারাপ হয়, ফলে পাপের ফলে তার স্বাস্থ্য খারাপ হয়, হৃদয় যে নষ্ট হয়ে যায় পাপের কারণে। সে কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে তারা যে পাপ করে পাপের ফলে তাদের হৃদয়ে জং পড়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়া নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, বান্দা যখন একটা পাপ করে তখন তার হৃদয়ের মাঝে একটা কালো দাগ পড়ে যায়। তারপর যদি সে পাপ থেকে ফিরে আসে, তওবা করে, তাহলে আবার হৃদয় পরিষ্কার হয়ে যায়। আর যদি তওবা না করে আবার পাপ করে, তো সেই দাগের উপরে দাগ পড়ে, ফলে কি হয়ে যায়, হৃদয়টা চাপা পড়ে যায়। আমাদের পাড়াগ্রামে যারা থাকেন তারা হ্যারিকেন জ্বালান, তাই না? হ্যারিকেনের কালি যদি ডেলি আপনি চালিয়ে যান হ্যারিকেনটা, আর যদি কাজটা না মুছেন, এমন এক সময় আসবে যে হ্যারিকেন জ্বালিয়েও আপনি আলো দেখতে পাবেন না। এটাই হচ্ছে কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের পাপের ফলে তাদের হৃদয়ে কালি পড়ে যায়। কবি বলেছেন, রাআইতুজ যুনুবা তুমিতুল কুলুবা, আমি দেখছি যে পাপ, সমস্ত পাপ হৃদয়কে মৃত করে দেয়। ওয়াকাদ ইউরিসুজ্জুল্লা ইদমানুহা, যে বেশি বেশি পাপ করতে থাকে সে লাঞ্ছনার শিকার হয়। ওয়া তারকুজ যুনুবি হায়াতুল কুলুবি, আর পাপাচরণ বর্জন করলে হৃদয় উজ্জীবিত হয়, জীবন পায়, নতুন জীবন পায়। ওয়া খাইরুল লিনাফসিকা ইসিয়ানুহা, আর যদি তুমি তোমার মনের বিরুদ্ধে আচরণ করো, মন সবসময় পাপের দিকে ধাবিত হয়। মন কয় প্রকার, এবার আপনাদেরকে ছেড়ে দেব, মন কয় প্রকার, তিন প্রকার, নাফসে মুতমাইন্না, নাফসে আম্মারা, আর নাফসে লাওয়ামা। কোন কোন মানুষের নাফস হল মুতমাইন্না, সব সময় ভালোর দিকে থাকে, কোন সময় খারাপের দিকে থাকে না, কোথায় জলসা হচ্ছে, কোথায় ইসলামী বৈঠক হচ্ছে, কোথায় কোরআন, কোথায় কি, সব সময় ভালো কাছে, মাশা আল্লাহ। এটা হচ্ছে কি মাছি, মৌমাছি, সব সময় ফুলে বসে। আর এক প্রকার মাছি আছে যে সব সময় নোংরাতে, কোথায় পচা ঘা, কোথায় পায়খানা, কোথায় নোংরা, এই হচ্ছে গুয়ে মাছি। এই এক শ্রেণীর মানুষের অন্তর আছে, মন আছে, যে সব সময় খারাপের দিকে, কোথায় গান বাজনা হচ্ছে, কোথায় অশ্লীল ড্যান্স হচ্ছে, কোথায় যাত্রা হচ্ছে, কোথায় নাটক হচ্ছে, কোথায় সিনেমা হচ্ছে, সব সময় ওই দিকে। এ হচ্ছে নাফসে আম্মারা। আর এরই মাঝামাঝি, দুইয়ের মাঝামাঝি এক শ্রেণীর মানুষের নাফসা আছে, কখনো জলসায় বসে, আবার গিয়ে কখনো ভাতে বসে, কখনো গুয়ে বসে, কখনো দুধে বসে, কখনো মদে বসে। এ হচ্ছে নাফসে লাওয়ামা। অধিকাংশ মানুষ এই নাফসে লাওয়ামা, অধিকাংশ মানুষ আম্মারা বিশ্বু, তারপরে লাওয়ামা, মানে পাপ করে আর নিজেকে ভৎসনা করে, কাজটা ভুল করলাম। এখন জলসায় বসেছে, মাশাআল্লাহ, তার হৃদয় খুব সুন্দর। এই যে বললেন না প্রথমেই শুরুতে, এই শ্রেণীর মজলিসে যারা বসে তাদেরকে বলা হয়, যাও তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো, এর অন্তর তখন শান্তনিত হয়, প্রশান্ত হয়। কিন্তু আবার গিয়ে যখন ভিডিওতে বসে, টিভিতে বসে, নোংরামিতে বসে, বসার পর তার বলে এখানে বসা ঠিক হল না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইরকম মন হচ্ছে লাওয়ামা। এইরকম মন, এই তিন প্রকার নাফস। যদি আপনি পাপ বেশি করেন তাহলে আপনার হৃদয় মারা যাবে। এই মজলিস, যে মজলিসের কথা বলা হলো, পাপ মাফ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বলেন, যাও এই মজলিসে যত লোক এসেছে আমি ক্ষমা করে দিলাম, ফেরেশতা বলেন, আল্লাহ তাআলা, কিন্তু ওই মজলিসের অমুক অমুক মজলিসে জিকির শুনতে আসেনি, ও কোনো কাজে এসেছে, কাবসা খেতে এসেছে, কিংবা কোনো বন্ধুর সাথে দেখা করতে এসেছে, জিকির শুনতে আসেনি। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা শোনো, আমি ওদের সবাইকে ক্ষমা করে দিলাম, কেননা হুম কওমুন লা ইয়াশকা বিহিম জালিসুহুম, ওই মজলিসে যারা ভালো লোক, যারা আসলেই শুনতে এসেছে, তাদের সাথে বসে যাচ্ছে যারা, তাদেরকেও আমি বঞ্চিত করব না, তাদেরকেও ক্ষমা করে দেব। এই সেই মজলিস, যে মজলিসের জন্য মানুষ আসতে চায় না, যে লাভ নফসে আম্মারা, খারাপের দিকে ধাবিত হয় কিন্তু ভালোর দিকে আসতে চায় না। এই নফস পাপ করলে পরে আপনার হৃদয় মারা যাবে। আর একটা হাদিসে আছে যে তোমরা বেশি বেশি হেসো না, হাস্য করো না, হাসি হাসবে, হাসি তামাশা সবসময় হাসি হাসি। অনেক মানুষ আছে মিথ্যা কথা বলে হাসায় মানুষকে, কৌতুক করে হাসায়, বেশি হাসলে পরে হৃদয় মারা যায়। তেমনি পাপ বেশি করলে, পাপের মজলিসে বেশি থাকলে আপনার হৃদয় মারা যাবে। কবিতায় বলেছেন, রাইতুল জুনুবা তুমিতুল কুলুবা, পাপাচরণ হৃদয়কে মেরে দেয়। সুতরাং পাপ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। পাপ মানুষের জীবনে লাঞ্ছনা আনে। যখন আপনি কোন এমন কাজ করলেন যার জন্য হাত কায়েম করা হয়, যেমন ব্যভিচার করেছেন, আপনারা সৌদি আরবে দেখেছেন শাস্তি, খুন করতে হত্যা করতে দেখেছেন, ব্যভিচারের শাস্তি দেখেছেন, 100 চাবুক যখন লাগায় মসজিদের সামনে, চুরি করলে হাত কাটতে দেখেছেন, দেখে থাকবেন, কেউ কেউ দেখে থাকবেন, আমরা দেখেছি মাঝে মাঝে চুরি করার ফলে হাত কেটে দেওয়া হচ্ছে, এর ফলে তার সম্মান বাড়ে না অসম্মান? নিশ্চয়ই লাঞ্ছনা। এই যে লাঞ্ছনা, জেল গেলে লাঞ্ছনা, শাস্তি পেলে লাঞ্ছনা, তারপরে আপনার দুর্নাম হয়, মানুষের মাঝে খারাপ প্রচার হয়ে যায়, আপনার বাড়িতে লোকে বিয়ে দিতে চায় না, আপনার ছেলেকে স্কুলে বলে চোরের বেটা, কারণ পাপের জন্য সমাজ, একজন পাপ করলে তার অনেক পুরুষ পর্যন্ত ভুগতে হয়, এ কথা আপনারা জানেন। পাপের কারণে লাঞ্ছনা আছে। আর শেষকালে বলছি যে পাপ যেই হোক, আকবরুল কাবায়ের হোক, কাবিরা হোক, ছোট পাপকেও কিন্তু খবরদার তুচ্ছ করবেন না। ছোট পাপ, পাপই মুশকিল, আল্লাহ কারিম, আল্লাহ কারিম, আরে এটাই করছে আল্লাহ কারিম, মানে নাক সিটকে দেয়, মাছি বসছে নাকে যেন, হা কিচ্ছু না। একটা হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুম ওয়া মুহাক্কারাত ওয়া মুহাক্কারাতিজ যুনুব, এই যে তুচ্ছ নিয়, এই পাপগুলো থেকেও তোমরা দূরে থাকো। ফাইন্নামা মাসালু মুহাক্কারাতিজ যুনুব, এই ছোটখাটো পাপের উদাহরণ হল, কামাসালে কওমিন নাযালু বাতনা ওয়াদিন ফাজা আযাব ইউদিন ওয়া জা আযাব ইউদিন, যেমন এক সম্প্রদায় কোন ওয়াদিতে গিয়ে বেড়াতে গেল, যে সেখানে তাবু গাড়লো কিছু রান্না করার জন্য, এ একটা কাঠ নিয়ে এলো, ও একটা কাঠ নিয়ে এলো, ও একটা কাঠ নিয়ে এলো, শেষকালে সেই কাঠ জমতে জমতে কি হয়, বিশাল পাহাড়ের আকার ধারণ করে। তারপর ওয়াইন্না মহাকারাতের জুনুম মাতা ইয়া খুদুবিহা সাহিবুহা, তো হলে কো, যখন এই ছোট ছোট জিনিস, ছোট ছোট পাপগুলো, তার ছোট ছোট পাপগুলোর কারণে তার সেই পাপিকে ধরা হবে, তখন তাকে ধ্বংস করে ছাড়বে। এটা ভাববেন না যে এই পাপ ছোট পাপ, হুজুরদের কাছে ফতোয়া নিয়েছেন এই পাপ ছোট পাপ, উজু করলে চলে যায় কিংবা নামাজ পড়লে মাফ হয়ে যায়, কিন্তু যখন কিয়ামত আসবে সেই কিয়ামতে দেখতে পাবেন যে সেই পাপও আপনাকে কি করছে, সাপ হয়ে দংশন করছে। সুতরাং ছোট পাপকেও খবরদার তুচ্ছ ভাববেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আয়েশা, আয়েশা শোনো, ইয়াকি ও মুহাক্কারাতিজ যুনুব, ফাইন্নালাহা মিনাল্লাহি তালিবা, ছোটখাটো পাপ থেকে দূরে থেকো, কারণ ছোটখাটো ব্যাপারের, ছোটখাটো পাপের ব্যাপারেও আল্লাহ তরফ থেকে পাকড়াও করা হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সব সর্বপ্রকার পাপ থেকে দূরে থাকতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দেন যেন আমরা পাপ থেকে তওবা করতে পারি। আল্লাহুম্মা আমিন। পাপ থেকে তওবা করার যে শর্ত আছে, সেই ছটা শর্ত আপনাদেরকে করতে আমি সংক্ষেপে বলছি, আর সময় নেব না। নম্বর এক, আপনি যখন তওবা করবেন পাপ থেকে, তখন কেবল কার জন্য করবেন? আল্লাহর জন্য তওবা করবেন, আর কারোর জন্য না। আপনি দাঁড়িয়ে দেখেছেন, দাঁড়ি চাচতেন, দাঁড়ি চাচা কি হালাল না হারাম? হারাম। রাখলেন কার জন্য? শ্বশুর বাড়ির জন্য। আল্লাহর জন্য না, শ্বশুর বাড়ি সব মাশাআল্লাহ, হ্যাঁ হাজি বাড়ি, তাই আপনি দাঁড়ি রাখলেন। কাফিলকে দেখাবার জন্য দাঁড়ি রাখলেন, নামাজ পড়তেন না, এখানে বাংলাদেশ থেকে এসে সৌদি আরবে কাফিল বলল, কাফিল মোতাওয়া, হ্যাঁ মোহাম্মদ আন্তা বাংলাদেশ থেকে এসেছ, কি ব্যাপার, নামাজ পড়লেস? মাফি সাল্লি, আমার করে মাথা চুলকে সেরে দিলাম, মোহাম্মদ আন্তা ফি সাল্লি 50 রিয়াল রাতের জিয়াদা, মাশাআল্লাহ তো ভালো কথা, 50 রিয়াল বেতন বেশি পাবো, তো নামাজ পড়লে দোষ কি? এসি তে খালি গরম, রেস্ট নেওয়া হবে। নামাজ পড়তে শুরু করলেন কার জন্য? আল্লাহর জন্য। হ্যাঁ না, তওবা করলে কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। নম্বর দুই, আপনাকে পাপ বর্জন করতে হবে। পাপ করতে করতে তওবা হয় নাকি? সোনার দোকানে ঢুকেছেন, হ্যাঁ এই সোনাটা নিচ্ছেন, ভরছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা নিচ্ছেন ভরছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এ কি হবে নাকি? না, পা বর্জন করতে হবে। আপনি যখন কাদাতে কাদাতে হাঁটবেন, কাদা থেকে পা ধোবেন, একটা পা তুললেন, বাম পাটা কাদাতে আছে, ডান পাটা তুলে আপনি ধুচ্ছেন, এর বাম পাটা ধুতে হবে, তো ডান পাটা কোথায় রাখবেন? আবার তো কাদা লাগবে না, পাপ থেকে দূরে আসুন, পাপ বর্জন করতে হবে। নম্বর তিন, পাপ যে করেছেন তার জন্য লাঞ্ছিত হতে হবে। এ নয় আরে তুই আমাকে কি মনে করিস, আমি পাঁচটা খুন করেছি, পাপ নিয়ে গর্ব করে অনেক মানুষ, না গর্ব করবেন না, লাঞ্ছিত খবরদার, লজ্জিত হন, পাপ গোপন করুন। আপনি কেন প্রচার করছেন জানিস? আর তুই কি করেছিস রে? আর আমি তো, তুই এই করেছিস, এসএমএস পারিস, আমি তো টিস মারি কিস মারি। হ্যাঁ বন্ধু, মহলে কত রকমের গর্ব হয়, না খবরদার না। তাহলে কি বললাম, যে পাপ বর্জন করতে হবে, লাঞ্ছিত হতে হবে, আর নম্বর চার, ওই পাপ আর জীবনেও করব না, দৃঢ় সংকল্প হতে হবে। এ নয় হ্যাঁ করলাম, আল্লাহ গো আমি আর জীবনেও বিড়ি সিগারেট খাব না, তবে যদি পাশে কেউ খায় আর গন্ধ নাকে আসে তাহলে মনে হয় পারবো না, তখন যদি আমি হয়ে যাই আল্লাহ তুমি ক্ষমা করে, না এরকম পাপ না। হাতিকা দাঁত আর বেটা ছেলের বাদ একদম পাকা ইরাদা করতে হবে যে আর জীবনে এই পাপ করব না। আর নম্বর পাঁচ, যদি সেই পাপ কোনো বান্দা সংক্রান্ত হয় তো বান্দার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। বোনকে ঠকিয়েছেন, ভাইকে ঠকিয়েছেন, জমি জায়গা লিখে নিয়েছেন, শ্বশুরের কাছ থেকে বরপণ নিয়েছেন, বরপণ ফেরত দেন, এই হারাম খেয়ে মরবেন না, ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, খবরদার, সব থেকে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, তবে আল্লাহর কাছে ক্ষমা পাবেন, তাই না? আর নম্বর ৬ হচ্ছে, সময় মতো আপনাকে তওবা করতে হবে। সময় মতো কখন? সময় যা মরার আগে, আপনার যখন তার জীবনের সময় হল না তওবা করার, তারপরে দেখছেন ফেরেশতা এসে হাজির, তখন বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর তখন আপনার জান কণ্ঠাগত ঘরঘর করছে, তখন আল্লাহ বলবেন খালাস আর সময় নেই, আর তওবা কবুল হবে না, আর পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগে তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিন না দেখান, আসছে, পূর্ব দিক থেকে সূর্য উঠবে না, কোন দিক থেকে উঠবে? উল্টো দিক থেকে। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে তখন আর আপনার পাপ, যতই আপনি আরে মোল্লা মুন্সিরা মৌলবীরা যা বলতি, তো সত্যি কথা হয়ে গেল, আস্তাগফিরুল্লাহ, না তারা সময় শেষ, সময় দেওয়া হয়েছিল। এই ছটা শর্ত মনে রাখবেন তওবা করার। সংক্ষেপে পাপ সম্পর্কে, পাপের প্রতিক্রিয়া ব্যাপারে অনেক কথা আছে, এই হল না শেষ, ইনশাআল্লাহ আবার কোনদিন কোন জায়গাতে বলে শেষ করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين